যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক ভরসায়। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক ভরসায়। এসো ঝরো ঝরো বৃষ্টিতে জল ভরা দৃষ্টিতে, এসো কোমল শ্যামল চলে এসো, তুমি চলে এসো এক ভরসায়। যদি মন কাঁদে তুমি চলে এসো এক ভরসায়। তুমি চলে এসো। চলে